اس نے کہا رسول اللہ صلی اللہ علیہ وسلم نے رات کیا اللہ عثمان ابن مدینہ کو رات کیا کیا معنی ہے؟ تبدل کیا ہے؟ تبدل کی اب اور سب کے ساتھ اور ان سے منقطع ہونا اور ان کے ساتھ تعلق نہ رکھنا، تعلق رکھنے کو منقطع کیا ہے، جو انہوں نے منع کر دیا ہے تعلق رکھو. تبدل کو اجازت دیتے ترغیب دی ہے. کامیاب ہوں گا میں کل عورت خریدار عورتوں کے ساتھ کاری رکھ لگا کر مارے گی اس کے لیے صاحب السلام اور دنیا کی خیر ماتا ہے مرا تو سوالی نیت کا نام حضرت علی رضی اللہ عنہ نے فرمایا ہے ربنا آتنا فی الدنیا حسنۃ وفی الآخرۃ حسنۃ وقنا عذاب النار نیت کا عورت آج جتنا حسن کا ادیش ہو جو جاننے کا پڑے وقنا عذاب کا ادیش ہو المرا تو سالی کا ارتھات نیت کا عورت حضرت عبداللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے دنیا کلھا متاع دنیا کے سب کے سب متاع ہے یعنی جس سے تھوڑا فائدہ اٹھا جاتا ہے پھر اور فنا ہو جاتا ہے بخیر متاع دنیا اور دنیا کا بہترین متاع المرأۃ الصالحہ نیکر عورت ہے دنیا سب کے سب متاع ہے اپنا مالا والا حضرت ابو ہریرہ رضی اللہ عنہ سے مروی ہے، اس نے فرمایا کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا، عورتوں میں سے بہتر عورت جو اونٹ پر سوار ہوتے ہیں، قریش کے لے کر عورت، احنام علی ولد عورتیں ہیں جو بچے پر زیادہ شفیق ہوتے ہیں اس کے بچپن میں، وعوام علی ذوی الفضلہ کی یدہ ہی، اور زیادہ حفاظت کرنے والا ہے ان کی بتانے والے کا اس مال کے لیے اس کے ہاتھ میں ہے۔ متفق علیہ۔ نور محمد غیر حدیث پر وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابي هريره رضي الله تعالى عنه سے مروی ہے کہ اس نے فرمایا حضور صلی اللہ علیہ وسلم کے ارشاد ہے، خیر النساء ركبن الابل صالح النساء قریش، عورتوں میں سے سب سے بہتر عورت جو اونٹ پر سوار ہوتے ہیں قریش کے لکھ کر عورت ہے، عورتیں ہیں، احنا علی ولد فی صغره، بچوں پر اس کے بچپن میں زیادہ شفقت کرنے والا ہوتے ہیں، وارعاه علی زوج فی ذات یده، اور شوہر کے جو مال اس کے ہاتھ میں ہے اس پر زیادہ حفاظت کرنے والا ہوتے ہیں۔ عبد الرحمن لبيك مهدي حسن عبد الاول لبيك محمد لبيك سعید الرحمن ناصر خالد نور اللہ حبیب اللہ عبد الرحمن عالم رضال کریم مظہر حسین ابو الحسن کمال حسین نیجان رحمان نظر اسلام بسم الله الرحمن الرحيم وعن أسامة بن زيد قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء متفق عليه أسامة بن زيد قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة اضر على الرجال من النساء متفق عليه اضر كان الدكان تركت مثله جيد اضر كان هوتي اضر كان هوتي قال ايه بوند دي كان كان تمام مثلا قرا ikanatan masuk agama itu sifat masuk sifat agama an usama tabn zaidin usama ibne zaid se ayat hai andaru kala unhone kaha kala rasulullah sallallahu alaihi wasallam rasulullah sallallahu alaihi wasallam farmaya hai ma taraktu ba'di fitna میں نے نہیں چھوڑا اپنے بعد ایسے کوئی فتنہ کو جو اضر رہا زیادہ نقصان دینے والا ہو اور مردوں پر نیم نشائے عورتوں سے مطلب فرمائی اسامہ ابن زید سے روایت ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے انہوں نے کہا رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے کیا فرمایا ماں ترقی میں نے نہیں چھوڑا ہے جیسے ایسے فتنہ کو جو زیادہ نقصان دینے والا ہو مردوں پر عورتوں سے وہ سمائے ابن زید نہیں بولیں گے ہمیں ہمارے پریر پر ایرکم فتنہ کے سائی نہیں اکنے بولا ہو سے ماں ترکتو ہمار فتنا ترقی بولے فتنا سائے گنا عزت و مستقبل مجھے حضور صلی اللہ علیہ وسلم پارے بولے ادا کی مستقبل جنیا ہوئے بجن نہیں آپ ترقی ادا کر جن ماجد جنیا ہے ماجد سیدھا ویوہار کر سکتا ہے یہ تحقق الرکوع ہے یہ تحقق الرکوع ہے یہ تحقق الرکوع بچن میں حضور پر ایک فتنہ ہو گئے یہ جنیدہ معزیدیہ ببار کر سکتا ہے درست کو کون ذکر کیا ہے یہ تحقق الرکوع ہے واقع اس کا کیا ہے متحقق ہے واقع بھوٹ لی جائے گا فتنہ سے مراد کیا ہے ایسے فتنہ کو فتنہ سے مراد ہے امتحان اور مصیبت مانوسر ابھرے ایرکم فرقہ آج کے ایرکم مصیبت آج کے جو زیادہ نقصان دے ہو زیادہ بیشی کھوٹی کے ابھرے مانسل کے ہیں آج جنہیں شروع کے جنہیں মেয়েলোকে সবচেয়ে ক্ষতিকর বেশি মেয়েলোকে পুরুষের ক্ষতি ক্ষতি করতে কেননা মেয়েলোকের থেকে পুরুষের তবিয়ত জন্মে যায় আর সেই মেয়েলোক যদি ক্ষতি করে তো পুরুষের ইমান আমান আকরা সব রক্ষণ করতে পারে আগ্রার মধ্যে কত নম্বর? 6 6 নম্বর আগ্রার আলা বিজাল সূর্যের জন্য বেশি গতি হয় ইয়ানা তাবাহা কামিরু ইলাইহিনা কামিরু কাসির ইলাইহিনা কেন মানুষের তরিয়া পুরুষের তরিয়া তাদের দিকে মায়ের হয় তাদের দিকে যায় মেয়েদের দেখলে ওদিকে তরিয়া যায় আপনি ধরে রেখেও যায় অকাকাল ফিল হারাম ইয়ার পরে যদি শুধু খায় হারাম কাতো হইয়া দাদা যে আজিলে জিন্না এই মেয়েদের কারণে আপনার সাহাবি পেতাল ইয়ার ঘরে যাদের সঙ্গে হারাম কাজ হয়েছে তারা কত পেতালে জিন্নতে রয়ে যায় ফলে আদাবাদ তার সঙ্গে দুশ্মন হয়ে যায় যে সাহাবি জিন্না এই মেয়ের কারণে হয়েছে তো আকাল গালিকা আর বহুত কম হয় এটা আকাল সাহাবির দুনিয়া দুনিয়ার মধ্যে দুনিয়া ভাষা দান কাপড়ের একটা আগার নামে হাজা লেহাজা দুনিয়ার মহব্বত সত্যিক গুণার জড় গুণার কারণ তিনমা কারা বাহাদি লেহান্না কারণা গুণনা ফিট না কেন আগাররা বাহাদা হবে ایک بار جب فساد دے دیا اپنے بعد کیسے ایسے فتنہ اور امتحان کو عورتوں سے عورت سب سے زیادہ بڑا فتنہ ہوگا এই দেখো মামলা মকদ্দমা হয় অধিকাংশে মেয়ে লোকের ব্যাপার আর কন্যাসে মাল ও দৌলতের এটা সামান্য মেয়ে লোকেরটা বেশি এই মামলা মকদ্দমা কাছার যদি নাকি উল্লেখ না করে কিন্তু আসলে বাহাবি সাহেব আর কোনো করেন قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلة خضرة وأن الله مستخلفكم فيها فيقول كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء رواه مسلم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ رَوَاهُ مُسْلِمٌ عن أبي هريرة سعيد الخدري أبي سعيد الخدري سے روایت ہے قال أبو سعيد الخدري فرماتے ہیں قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم فرمایا ہے আর দুনিয়া দুনিয়ার ফতরা কি ষোলো কৃষ্ণের কোন কৃষ্ণ ষোলো কৃষ্ণের কি শ্রদ্ধা বিলাসে নেই না ষোলো কৃষ্ণের মধ্যে শ্রদ্ধা বিলাসে নেই কোন কৃষ্ণ দুনিয়া কি মান دنیا دنیا مانسے میٹھا دنیا پر میٹھا خاگر آسن سات شبد ہے سبز مادر کسان اپنا تھکے ٹاکا نہیں سبز سبز کی آسے پھل آسے با سبز یہ ناک آسے با سبز سرکاری آسے اپنا دیو سا ایک تر رکھی سبز جنیس کی کی مانس دیگ ہے بین اللہ مستق لیبکم ان اللہ اللہ تعالی مستق لیبکم تم کو خلیفہ بنانے والا ہے دنیا میں দুনিয়ার মধ্যে তোমাদের খলিফা বানাইবে খলিফার তো প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি অথবা তোমাদের আগে যারা ছিল তাদের প্রতিনিধি তারা তো করতে পারে না এরকম রাখুন ফিহা এই দুনিয়া মে কায়াম জুরু ফা আল্লাহ তাআলা দেখেগা তোমাদের খলিফা বানিয়ে আল্লাহ তাআলা দেখবে কাইফা তাআমালুন کیسے تم عمل کرتے ہو کیسا تعملون تم کیسے عمل کرتے ہو ایتر عمل تو بھلو سنو نا تم اتر عمل کرو اللہ دیکھ دے پت تک دنیا بس دنیا سے تم بچو یا تو دنیا سے پرہیز کرو پت تک نساء اور خاص کر عورتوں سے بچو دنیا دیکھے تمہیں بیوتوں تک دے خاص کوئی میرے کرتے گی دنیا کا جو بولے دنیا مال دنیا جان دنیا بھیا کی کرے مال خرچ کرے مانس آپ دنیا بھیا نجے پد خرچ کرے مال و پدے مانس عزت بڑھنا عزت کمان عزت کمائے جائے আর আল্লাহ তাআলা নেক কাজ করলে তার ইজ্জত পায় বাচ্চা কোন দুনিয়া একটা কোন কোন শিখা বাচ্চা করতেছেন اچھا دنیا دنیا دنیا سے بچو خاص کر اس دنیا میں سے جو عورت ہے عورت سے بچو فإن أول فتنة اس لیے کہ سب سے بڑا فتنہ والا فتنہ بنی اسرائیل کا سب سے پہلا فتنہ کہا کہ مثال وہ فتنہ عورتوں کے اندر تھا عورتوں کے سب مسلم ابھی سعید الخدری ابھی سعید خدری سے روایت ہے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم انہوں نے کہا رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمایا ہے اب دنیا حلوتن خضرتن دنیا میٹھی چیز ہے یعنی میٹھا چیز کے ساتھ تم جانے سے تمہارا زبان میں پانی آ جاتا ہے دنیا ایک میٹھا جنیش تم جو بھی کھاتے ہو جاتا چیز ہے সকল জিনিসের মতন সকল জিনিস যেরকম মানুষের দিককে খাই দিয়ে যারা এইটা খাই দিয়ে সেরকম আল্লাহ তাআলা বলে এটা তো এরকম জিনিস ওয়াইনাল্লাহ মুস্তাকলিকুম ফিহা আর আল্লাহ তাআলা তোমকে ওই দুনিয়াকে আন্ডার খলিফা বানানে ওয়ালা হ্যায় আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার খলিফা বানায় ইন্নি জায়েলুন ফিল আরদি খলিফা আর আল্লাহ তাআলা খলিফা বা মানুষের খলিফা তোমার আগে তোমার বাপ দাদা ছিল এখন বাপ দাদা গেছে তুমি আসো তুমি এই দুনিয়ার মালিক হচ্ছ তো খলিফা মানে কি করে সায়ান্তর কায় কথা আমলো সায়ান্তর বাস আল্লাহ তাআলা দেখে কা তুম কেসে আমল করতে হো খলিফা তো বনছো আল্লাহ তাআলা দেখে তোমার কি আমল করো আমাদের এই লাল মাস যারা নাকি দিছে তারা একবার আল্লাহ ওয়ালা ছিল আল্লাহ ফাকিরি বান্দা ছিল এখন আল্লাহ ওয়ালা গুলোকে আল্লাহ নিয়ে গেছে এখন আমাকে নালায়েক করে এখানে রাখছে দেখে আমরা কি আমল করি ভয়ঙ্কর কাইফা তাআমালুন কেসে তুম আমল করতে পাত্তাকু দুনিয়া তুম দুনিয়া সে বাঁচো দুনিয়ার টাকা পয়সার থেকে দুনিয়ার ফদর থেকে তুমি বাঁচো পাত্তাকু নিশা আর মেয়েলোকের দিন কেন তোমার দিক নিয়ে যায় মেয়েলোকে দিদা হারাল ওটা মেয়েলোকের তুমি গ্রহণ করতে আর হারাল দিয়ে তোমার না দিন বাইনা আব্বারা কেন এটা করা হচ্ছে বনি ইসরাইল কে ফেলা সবচেয়ে ফেলা ফিতনা সবচেয়ে ফেলা ইমতিহান আর তোমাদের দোয়া হ্যায় সর্বপ্রথম সরিষা তাদের মধ্যে মেয়ে লোকের মধ্যে হচ্ছে মেয়ে লোকের দ্বারা দুইটা ঘটনা হল এক ঘটনা কোরআনে পাকের মধ্যে আছে কোরআনে পাকের মধ্যে যে বাকারার বাকা আছে এই বাকারা এক কাঁসা ছিল তার একটা মন্দিরে মেয়ে ছিল আর তার এক বাতিজা ছিল এই বাতিজা এই মেয়ের উপর আজ আটক ছিল কাঁসার কাছে বলছে তার বলছে না তোমার কাছে রাখা হবে না অনেক চেষ্টা করছে এই সাঁতার খানাও রাজি আছে এর ফলে কি করছে এই বাতিজা চেষ্টা করা কাঁসাকে অন্য গ্রামে নিয়া একবারে এখানে কাতল করে দিছে কাতল করা যাওয়ার পরে একবারে দিয়ে দিছে সাইজ যে এই গ্রামবাসী আমার কাতাকে মারা মেরেছে ইয়ার পরে গ্রামবাসী উত্তেজিত হইয়া যে এটার মার্সিকে এটার কাহিত করব তারা হাজরতের মুসা আলাইহিস সালামের জানা ছিল তারা কাছে চলে সাধনার কাছে যাওয়ার পরে উনি আল্লাহ দিকে রুজু আল্লাহ দিয়ে রুজু আর পরে আল্লাহ তাআলা বলছেন একটা গাড়ি জবাই করো তাদের কাছে বলছে একটা গাড়ি জবাই করো তারা বলে আমাদের রাত্রে তো একজন পুরুষ মারা গেছে এবং একটা গাড়ি ইয়া শুধু কন মন আছে কোনো তো ইয়া নাই হবে গায়ের মধ্যে পান রাগ থাকবে না একদম নিষ্পাপ নিষ্পেদান হবে যদি যার গাড়ি জবা করতে হচ্ছে গাড়ি জবা করে আমার একটু গাড়ি জবা করতে হয়তো তারা বারবার সুয়াল করার ফলে এই গাড়িটা এরকম দামি হয়ে গেছে এরকম দামি দামি পাওয়া যায় না অনেক তালাশ করার পরে এর পরে পাওয়া গেছে এক মা আর তার একটা ছেলে তারা বলে না এটা ঘোষণা এটাই আমাদের দোষ তারা ঘোষণা এর পরে মা ইবে বিসমিল হযরত মূসা আলাইহিস সালাম বলেন এর পরে বলেছে এটা বিসমিল তো আমাদের আর সংখ্যার কিছু নাই এর পরে গাভী গা বাড়তে বাড়তে এরকম বাড়ছে যে গাভী গাভ করার পরে গাভীর এই চামড়ার মধ্যে যেটুকু স্বর্ণ আছে এটুকু স্বর্ণ দিবে কিছু অংশ ওই মুদ্রার সাথে লাগাইছে মুদ্রার সাথে লাগানোর পরে মুদ্রার জীবিত হয়েছে জীবিত হয়ে বলে দিছে এই তোমার বাতিটা বলে বেলআম ইবনে বাউরা মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার বলিরা ছিল বনি ইসরাঈলরা তারপরে বনি ইসরাঈলের সূরে হুকুম হয়েছে মূসা আলাইহিস সালামের হুকুম হয়েছে আপনি কানআনের সাথে যুদ্ধ করতে উনি গেছে ওখানে যখন নাকি যুদ্ধ করতে গেছে এই বাবুরা বংশ তারা বলে হুজুর আপনি তো মোস্তাজাবুল আপনি যা দোয়া করেন তা আল্লাহ কবুল করে আপনি আমাদের জন্য দোয়া করেন এই পয়গম্বর আয়েশা আমাদের মায়াপারে যে আমাদের গ্রাম জমি সেই যে থাকি উনি বললেন তোমরা কেমন কথা কর উনি আল্লাহ রসুল ওনার সাথে ফেরেশতা আছে ওনার সাথে ইমানদাররা এদের বিরুদ্ধে আমি দেওয়া করবো আমি যাচ্ছি আমি দেওয়া করি তারা আবার আসছে আপনার এরকম দেওয়া করতে হবে আমাদের ভাষাতে হবে আমরা তো সব আমাদের মায়ের বাড়ি দিয়ে ওনার উনি বলল আছে যা হোক আমার একটা কবিতা আছে দোয়া করার আগে আমি আল্লাহ তার কাছে দোয়া করি এরপরে আল্লাহ তারা স্বপ্নে আমাদের দেখায় কি কাজ করব না না কাজ করব আমি স্বপ্ন দেখলে তোমাদের জন্য এরপরে উনি স্বপ্ন দেখছে স্বপ্ন মধ্যে ওনাকে বলা হতেছে আল্লাহ নবী ফেরেশতা আছে ইমানদার আছে তাদের বিরুদ্ধে কখনো দোয়া করবে না একবার উনি বলে দিচ্ছেন আমার দোয়া করা যাবে এর ফলে তারা কি করছে হাদিয়া অনেক কিছু গোশ নিয়ে তার মেয়ে লোকের কাছে আসছে মেয়ে লোককে গোশ দিয়ে গেছে এরপরে আবার আসছে আবার আসা বলে আমাদের আচ্ছা আমি দেখি দেখি এরপরে দেখছে দেখার পরে আল্লাহ তাআলার কাছ থেকে নিছে তোমার এরকম করতে গেলে তোমার দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যাবে মারা দিচ্ছে মারা করার পরে আবার আসছে আবার আয়সা সাহেব ধরছে এরপরে সে বলছে আমার সাহেব সাবান নিয়া তারা এই পাহাড়ের কাছে যে আল্লাহর কাছে মারা যাচ্ছে সাবারি গিয়েছে সাবারির মধ্যে সাবার হয়েছে প্রতিদিন দেয়া সাবারি আছে সাবারির মারছে সাবারির তোমার থেকে কথা হয়ে গেছে তা আপনি কার দিকে যাচ্ছেন দেখেন না ফেরেশতা আল্লাহ নবী ইমানদার আপনি তো আমাদের করতেছেন আল্লাহ তো আমার আমল সব নষ্ট করে দিছে যখন আমার জীবটা বাইরে গেছে তার জীবটা বাইরে আসলে দিতে রয়েছে। তাই এখন আর আমার দুনিয়াও গেছে আখরাত গেছে। তো আমাদের বাসা তো আল্লাহ ওনাদের বলছে তোমাদেরকে আমি একটা শিক্ষা দিই, তোমরা যদি নিজের মেয়েদের সাজাইয়া এদের সহজের মধ্যে দিয়ে দাও, আর সহজের একটা ফৌজে একটা লস্করে যদি মেয়েদের দিকে দেখে আর তার দিলিতে যদি মেয়েদের মহাবার হয়ে যায় তেল তারা রং হয়ে যায়। সেই রকম আল্লাহ ভালোবাসে এই শুরুতে একবারে দেশে তারা যুদ্ধের লেগা একজন সর্দার ইয়ারপরে সে এই কথা লিপ্ত হয়ে গেছে। ইয়ারপরে সমস্ত নিয়ে গেছে ১৭,০০০ সর্বপ্রথম বনি ইসরায়েলের ওই বাকারার ঘটনা অথবা এই গ্রাম রাহুল ঘটনা ৭০,০০০ বনি ইসরায়েল মারা গেছে, আর গ্রাম রাহুল কর্ণাটক ঘুরে যায়, আর ওইখানে ওই যে ক্যা করছিল মেয়েরকে জীবনকে পেশাইছিল সে মারা গেছে। এই দুটা ঘটনা বলা হয়। গ্রাম বাউল ঘটনা যে আমি বলছি আমি তো পুরা বলতে পারি না, ওই মিডিয়ার মধ্যে আছে মার্বুল পুরাণের মধ্যে আমি লেখা এরকম ঘটনা। গ্রাম বাউল কি ছিল? বহুত আল্লাহ বাবা ছিল, যা বাহ করত ওই গাঁ কুবুর হয়েছে, তার কাছে তার কমের লোক নেওয়া হয়েছে এই তিন আল্লাহ নবী এবং ফেরেশতা এবং বিরুদ্ধে দেওয়া হচ্ছে। উনি বলছে না আমি তাই কার্বনা ফার্বনা করছে। এরপরে তারা হাতিয়া হাতিয়া দিয়া তো ওরে রাজি করছে। এরপরে তার তো দুনিয়াও গেছে দিনও গেছে, সে বলছে মেয়েরূপ মারে এই মেয়েরূপ তারা চিৎকার হয়েছে চিৎকার তারা মানে সেই কত মারা গেছে ৭০,০০০